أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي পরম দয়ালু আল্লাহর নামে إذا وقعت الواقعة যখন কিয়ামত ঘটিবে ليس لوقعتها كاذبة ইয়ার সংঘটন অস্বীকার করিবার কেহ থাকিবে না خافضة الرافعة ইয়া কাহাকো করিবে নিচ কাহাকো করিবে সমুন্নত إذا رجت الأرض رجا যখন প্রবল কম্পনে প্রকম্পিত হইবে পৃথিবী وبست الجبال بسا এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হইয়া পড়িবে فكانت هباء منبثا ফলে উহা পর্যবসিত হইবে উৎক্ষিপ্ত ধূলিকণায় وكنتم أزواجا ثلاثة এবং তোমরা বিভক্ত হইয়া পড়িবে তিন শ্রেণীতে فأصحاب الميمنة ما أصحاب الميمنة ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল وأصحاب المشأمة ما أصحاب المشأمة এবং বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল والسابقون السابقون আর অগ্রবর্তী গণই তো অগ্রবর্তী أولئك المقربون উহারাই নৈকট্য প্রাপ্ত في جنات النعيم نعمات পূর্ণ উদ্যানে ثلثٌ من الأولين বহু সংখ্যক হইবে পূর্ববর্তীদের মধ্যে হইতে وقليلٌ من الآخرين এবং অল্প সংখ্যক হইবে পরবর্তীদের মধ্যে হইতে على سررٍ موضونة স্বর্ণ খচিত আসনে متكئين عليها متقابلين উহারা হেলান দিয়া বসিবে পরস্পর মুখোমুখি হইয়া তাহাদের সেবায় ঘোরাফেরা করিবে চির কিশোরেরা পান পাত্র পূজা ও প্রস্রবণ মিশ্রিত সুরাপূর্ণ পেয়ালা লইয়া সেই সুরাপানে তাহাদের শির পীড়া হইবে না তাহারা জ্ঞান হারাও হইবে না এবং তাহাদের পছন্দ মতো ফলমূল আর তাহাদের স্পৃত পাখির গোস্ত লইয়া আর তাহাদের জন্য থাকিবে আয়াতলোচনা হুর كأمثال اللؤلؤ المكنون সুরক্ষিত মুক্তা সদৃশ جزاء بما كانوا يعملون তাহাদের কর্মের পুরস্কার স্বরূপ لا يسمعون فيها لغوا ولا تأثيما সেখানে তাহারা শুনিবে না কোনো অসার অথবা পাপ বাক্য إلا قيلا سلاما سلاما সালাম আর সালাম বাণী ব্যতীত وأصحاب اليمين ما أصحاب اليمين আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল في سدر مخضود তাহারা থাকিবে এমন উদ্যানে সেখানে আছে কণ্টকহীন কুলবৃক্ষ وطلح منضود কাঁদি ভরা কদলী বৃক্ষ وظل ممدود সম্প্রসারিত ছায়া وماء مسكوب সদা প্রবহমান পানি وفاكهة كثيرة ও প্রচুর ফলমূল لا مقطوعة ولا ممنوعة যাহা শেষ হইবে না ও যাহা নিষিদ্ধ হইবে না وفرش مرفوعة আর সমুচ্চ শয্যা সমূহ إنا أنشأناهن إنشاء উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি বিশেষ রূপে فجعلناهن أبكارا উহাদেরকে করিয়াছি কুমারী عربا أترابا সোহাগিনী ও সমবয়স্কা لأصحاب اليمين ডান দিকের লোকদের জন্য ثلة من الأولين তাহাদের অনেকে হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে وثلة من الآخرين এবং অনেকে হইবে পরবর্তীদের মধ্য হইতে وأصحاب الشمال ما أصحاب الشمال আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল في سموم وحميم উহারা থাকিবে অত্যুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে وظل من يحموم কৃষ্ণ বর্ণ ধূম্রের ছায়া لا بارد ولا كريم যাহা শীতল নয় আরামদায়ক নয়। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, ইতিপূর্বে উহারা তো মগ্ন ছিল ভোগ বিলাসে। ওয়াকানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, এবং উহারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপ কর্মে। وَكَانُوا يَقُولُونَ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ, আর উহারা বলিত মরিয়া অস্থি ও মৃত্তিকায় পরিণত হইলেও কি উত্থিত হইব আমরা? أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ, এবং আমাদের পূর্বপুরুষগণ? قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ, বল অবশ্যই পূর্ববর্তীগণ ও পরবর্তীগণ। সকলকে একত্র করা হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে। ثم انكم ايها الضالون المكذبون, অতঃপর হে বিভ্রান্ত অস্বীকারীরা, لآكلون من شجر من زقوم, তোমরা অবশ্যই আহার করিবে জাক্কুম বৃক্ষ হইতে। فمالئون منها البطون, এবং উহা দ্বারা তোমরা উদর পূর্ণ করিবে। فشاربون عليه من الحميم, পরে তোমরা পান করিবে উহার উপর অত্যুষ্ণ পানি। فشاربون شرب الهيم, আর পান করিবে তৃষ্ণার্ত উষ্ট্রের ন্যায়। هذا نزلهم يوم الدين, কিয়ামতের দিন ইহাই হইবে উহাদের আপ্যায়ন। نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি তবে কেন তোমরা বিশ্বাস করিতেছ না? أَفَرَأَيْتُم مَّا تُمْنُونَ, তোমরা কি ভাবিয়া দেখিয়াছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে? أَأَنتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ, উহা কি তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি? نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ, আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করিয়াছি এবং আমি অক্ষম নই। عَلَى أَن نُبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنشِئَكُمْ فِيمَا لَا تَعْلَمُونَ, তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করিতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করিতে যাহা তোমরা জানো না। وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الْأُولَى فَلَوْلَا تَذَكَّرُونَ, তোমরা তো অবগত হইয়াছ প্রথম সৃষ্টির সম্বন্ধে, তবে তোমরা অনুধাবন করো না কেন? أَفَرَأَيْتُم مَّا تَحْرُثُونَ, তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করিয়াছ কি? أَأَنتُم تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ, তোমরা কি উহাকে অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি? لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ, আমি ইচ্ছা করিলে ইহাকে খড়কুটায় পরিণত করিতে পারি, তখন হতবুদ্ধি হইয়া পড়িবে তোমরা। إِنَّا لَمُغْرَمُونَ, আমরা তো দায়গ্রস্ত হইয়া পড়িয়াছি। بَلْ نَحْنُ مَحْرُومُونَ, বরং আমরা ঋত সর্বস্ব হইয়া পড়িয়াছি। أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ, তোমরা যে পানি পান করো তাহা সম্পর্কে কি তোমরা চিন্তা করিয়াছ? أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ, তোমরা কি উহা মেঘ হইতে নামাইয়া আনো না আমি উহা বর্ষণ করি? لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ, আমি ইচ্ছা করিলে উহা লবণাক্ত করিয়া দিতে পারি, তবু কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ, তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো তাহা লক্ষ্য করিয়া দেখিয়াছ কি? أَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِئُونَ, তোমরাই কি উহার বৃক্ষ সৃষ্টি করো না আমি সৃষ্টি করি? نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَةً وَمَتَاعًا لِّلْمُقْوِينَ, আমি ইহাকে করিয়াছি নিদর্শন এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু। فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ, সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ, আমি শপথ করিতেছি নক্ষত্র রাজির অস্তাচলের। وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ, অবশ্যই এক মহা শপথ যদি তোমরা জানিতে। إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ, নিশ্চয়ই ইহা সম্মানিত কুরআন। فِي كِتَابٍ مَّكْنُونٍ, যাহা আছে সুরক্ষিত কিতাবে। لا يمسه إلا المطهرون جهارا پوتو پوبیترو تهارا بتیتو انو کیهو تا اسپرشو کرنا تنزيل من رب العالمين يا جاغوت شمير پرتی پالك نکوٹ ہوئی تي عبتیرنو أفبهذا الحديث أنتم مدهنون تبو کی تمرا ای بانے کے تچھو گننو کری بے وتجعلون رزقكم أنكم تكذبون ایبن تمرا مِتھا روپ کی تما در اپجیب کریا لئیا چھو فلولا اذا بلغت الحلقوم پرنتو کیانو نوائے پران جکن کنٹھگت ہوئے وأنتم حينئذ تنظرون ایبن تکن تمرا تاکیا تھاکو ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون আর আমি তোমাদের অপেক্ষা তাহার নিকটতর কিন্তু তোমরা দেখিতে পাও না তোমরা যদি কর্তৃত্বাধীন না হও তবে তোমরা উহা ফিরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও যদি সে নৈকট্য প্রাপ্তদের একজন হয় فروح وريحان وجنة نعيم তবে তাহার জন্য রয়েছে আরাম উত্তম জীবন উপকরণ ও সুখদ উদ্যান واما ان كان من اصحاب اليمين আর যদি সে ডান দিকের একজন হয় فسلام لك من اصحاب اليمين তবে তাহাকে বলা হইবে হে দক্ষিণ পার্শ্ববর্তী তোমার প্রতি শান্তি واما ان كان من المكذبين الضالين কিন্তু সে যদি সত্য অস্বীকারকারী ও বিভ্রান্তদের অন্যতম হয় فنزل من حميم তবে রহিয়াছে আপ্যায়ন অতুষ্ণ পানির দ্বারা وتصلية جحيم এবং দহন জাহান্নামের ان هذا له حق اليقين ইহা তো ধ্রুব সত্য فسبح باسم ربك العظيم অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।